হে নওজোয়ান, অন্যায় অবিচার আর জুলুম সন্ত্রাস নির্মূল করার জন্য জিহাদের মুকুট মাথায় পরে না, তোমার শাহাদাত তোমাকে দান করবে মহান পুরস্কারের ফসল জান্নাত। মুজাহিদ জিহাদে মন ঢালো, মুজাহিদ জিহাদে মন ঢালো, সকল আধার ঘুজবে জগৎ হবে আলোয় আলো, হবে আলোয় আলো, হবে আলোয় আলো। মুজাহিদ জিহাদে মন ঢালো, মুজাহিদ জিহাদে মন ঢালো, সকল আধার ঘুজবে জগৎ হবে আলোয় আলো, হবে আলোয় আলো, হবে আলোয় আলো। মুজাহিদ জিহাদে মন ঢালো, মুজাহিদ জিহাদে মন ঢালো, লুটতা রাজার চাঁদা বাজি গুমা বাজি থাকবে না, নারী নির্যাতন নারী ধর্ষণ যৌতুকের পণ চলবে না, লুটতা রাজার চাঁদা বাজি বোমা বাজি থাকবে না, নারী নির্যাতন নারী ধর্ষণ যৌতুকের পণ চলবে না, শিশু পাচার নারী পাচার বন্ধ হবে সব নাচার, শিশু পাচার নারী পাচার বন্ধ হবে সব নাচার, শান্তি আবার ফিরবে ভুবন করবে ঝলমল, করবে ঝলমল, করবে ঝলমল। মুজাহিদ জিহাদে মন ঢালো, মুজাহিদ জিহাদে মন ঢালো, সকল আধার ঘুজবে জগৎ হবে আলোয় আলো, হবে আলোয় আলো, হবে আলোয় আলো। মুজাহিদ জিহাদে মন ঢালো, মুজাহিদ জিহাদে মন ঢালো, ঘুষখরি আর জুয়া চুরি সরব করি রাস্তাটা, চুরি ডাকাতি হাইজা খরনে সব নিত্য ঘটনা, ঘুষখরি আর জুয়া চুরি সরব করি রাস্তাটা, চুরি ডাকাতি হাইজা খরনে সব নিত্য ঘটনা, সন্ত্রাস আর খুনা খুনি সম্ভ্রম নিয়ে টানাটানি, সন্ত্রাস আর খুনা খুনি সম্ভ্রম নিয়ে টানাটানি, আল জিহাদে নিপাত যাবে করবে সমাজ ভালো, করবে সমাজ ভালো, গড়বে সমাজ ভালো। মুজাহিদ জিহাদে মন ঢালো, মুজাহিদ জিহাদে মন ঢালো, সকল আধার ঘুজবে জগৎ হবে আলোয় আলো, হবে আলোয় আলো, হবে আলোয় আলো। মুজাহিদ জিহাদে মন ঢালো, মুজাহিদ জিহাদে মন ঢালো, আল কোরআন ও সহিহ হাদিসের মহাশান্তির বিধান কায়েম করে বইয়ে দাও রে বিশ্বে শান্তির বাণ, বিশ্বে শান্তির বাণ, বিশ্বে শান্তির বাণ, উপড়ে ফেলো জাহেলিয়াত বাতিলদের করধূলিসাৎ, উপড়ে ফেলো জাহেলিয়াত বাতিলদের করধূলিসাৎ, আজ শান্তির জন্য ত্রাহি ত্রাহি বিশ্ব এলো মেলো, বিশ্ব এলো মেলো, বিশ্ব এলো মেলো। মুজাহিদ জিহাদে মন ঢালো, মুজাহিদ জিহাদে মন ঢালো, সকল আধার ঘুজবে জগৎ হবে আলোয় আলো, হবে আলোয় আলো, হবে আলোয় আলো। মুজাহিদ জিহাদে মন ঢালো, মুজাহিদ জিহাদে মন ঢালো, মুজাহিদ জিহাদে মন ঢালো।